Book 2 100 100 الظروف كريا بيشيشون حصل مرة لم يحصل قط آگه تھیکے اکھونو پرجنتو نوئے هل حصل لك مرة أن كنت في برلين؟ آپنی کی ایر آگے و برلین چھلین؟ لا، لم يحصل قط. نا، اکھونو پرجنتو نوئے. نا، اکھونو پرجنتو نوئے. أحد، لا أحد. কাউকে না আতারিফু আহাদান হুনা আপনি এখানে কাউকে চেনেন লা আরিফু আহাদান হুনা না আমি এখানে কাউকে চিনি না না আমি এখানে কাউকে চিনি না ما زال لم يعد اكتو ديري خوب بشي ديري نوي اكتو ديري خوب بشي ديري نوي هل ستستمر في البقاء هنا طويلا اپنی کی এখানে আরো বেশি সময় থাকবেন اپنی کی এখানে আরো বেশি সময় থাকবেন لا لن ابقى هنا لاطول بتاتا نا আমি এখানে খুব বেশি সময় থাকব না না আমি এখানে খুব বেশি সময় থাকব না شيء اخر لا شيء اكثر অন্য কিছুই না اتريد ان تشرب شيئا اخر আপনি কি অন্য কিছু পান করতে চান আপনি কি অন্য কিছু পান করতে চান লা লা উরিদু আইয়া শাইইন আখার না আমি আর কিছুই চাই না না আমি আর কিছুই চাই না শাইইন হাসাল লাম ইয়াহসাল আগে থেকেই কিছু এখনো পর্যন্ত কিছুই না আগে থেকে কিছু এখনো পর্যন্ত কিছুই না هل حصل ان اكلت شيئا আপনি কি আগে থেকেই কিছু খেয়েছেন আপনি কি আগে থেকেই কিছু খেয়েছেন لا لم يحصل ان اكلت اي شيء না আমি এখনো পর্যন্ত কিছুই খাইনি না আমি এখনো পর্যন্ত কিছুই খাইনি ما زال احد ليس من احد انه كيو كيونا انه كيو كيونا هل ما زال احد يريد قهوه اركارو كوفي تشاي لا ليس من احد نا اركارورنا نا اركارورنا الرجاء الذهاب إلى www.book2.de لمطالعة الكتب مع الدروس الصوتية.